إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله قال الله سبحانه وتعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم يد الله مع الجماعة وقال أيضا لا تجتمع أمتي على الضلالة أو كما قال عليه الصلاة والسلام الله سبحانه وتعالى মানব জাতির হিদায়াতের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেক যুগেই নবীগণ মানুষকে হেদায়াতের পথে দাওয়াত দিয়েছেন সরল সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য তাদেরকে আহ্বান করেছেন কিন্তু মানুষের মধ্যে কিছু লোক নবী রাসূলগণের বিরোধী হয়েছে তাদের বিরোধিতা করতে শুরু করেছে পবিত্র কোরআনের সূরা ইয়াসিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে বলেছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতীহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন যে আমার বান্দাদের উপর আফসোস দুঃখ পরিতাপ যে তাদের নিকট যখনই কোনো রসুল কোনো নবী পাঠানো হয়েছে তারা তাকে নিয়ে বিদ্রুপ করেছে ঠাট্টা করেছে তামাশা করেছে এটা হলো প্রত্যেক যুগের রীতি যে নবী রসুল তাদেরকে নিয়ে তামাশা করা হয়েছে ঠাট্টা করা হয়েছে ইস্তেহজা করা হয়েছে আর যারা নবীগণের অনুসারী হয়েছেন তাদের অনুসরণ করেছেন তাদের মুতাবিয় হয়েছেন তাদেরকেও ঠাট্টা করা হয়েছে তাদেরকে বিদ্রুপ করা হয়েছে এটা হলো যুগে যুগে চলে আসছে এটা প্রাচীন রীতি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে প্রত্যেক যুগেই নবীদের বিরোধী কিছু লোক তৈরি হয়েছে নবীদের নিয়ে ঠাট্টা করা তাদের উপর মিথ্যাচার করা এবং তাদের সম্পর্কে বিভিন্ন ধরনের কটূক্তি সমাজে প্রচার করা এগুলো নবী রাসূলগণের সম্পর্কে হয়েছে এমনকি অনেক মিথ্যা কথা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কেও তৈরি করেছে এই জন্যই তো পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন যে তারা আল্লাহর সম্পর্কে যে সমস্ত মিথ্যাচার করে যে সমস্ত গুণ সাব্যস্ত করে সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী হওয়া সত্ত্বেও তার সম্পর্কে বিভিন্ন মিথ্যাচার তারা সমাজে প্রচার করেছে তাকে পাগল বলেছে পবিত্র কোরআনেই রয়েছে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন যে তোমাদের যে সাথী রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল নন একইভাবে নবী পত্নী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদ দেওয়া হয়েছে জঘন্য অপবাদ এভাবে আল্লাহ তাআলার উপর মিথ্যাচার নবীদেরকে নিয়ে ইস্তেহজা নবীদের অনুসারী তাদের স্ত্রী এবং তাদের আত্মীয় পরিবার পরিজনদের সম্পর্কে উপহাস ঠাট্টা বিদ্রুপ মিথ্যাচার এগুলো একটা সাধারণ বিষয় সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন তার অনুসারী হিসেবে ইসলাম পালন করে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতগণ আর এই ইসলামের ধারকবাহক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের ধারকবাহক হয়েছেন যুগে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উলামা ইকরামগণ পবিত্র কোরআনে রয়েছে ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের মধ্যে যে সমস্ত আলেম রয়েছে তারাই মূলত আল্লাহ তাআলাকে অধিক ভয় করে থাকে ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আলেমরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক ভয় করে থাকে একইভাবে রয়েছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না অর্থাৎ যারা আলেম এবং যারা আলেম নয় তারা কখনোই এক হতে পারে না পবিত্র কোরআনে রয়েছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন হে নবী আপনি বলে দিন যারা জানে অর্থাৎ যারা আলেম এবং যারা জানে না অর্থাৎ যারা আলেম নয় তারা কখনোই এক হতে পারে না সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তার উত্তরাধিকারী যে সমস্ত আলেম ওলামা রয়েছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম সংরক্ষণ করছেন, সেগুলো মানুষের কাছে প্রচার করছেন, মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন, এ সমস্ত উলামা ইকরাম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস অর্থাৎ এলেমের উত্তরাধিকারী হয়েছে, তাদের সম্পর্কেও মিথ্যাচার হওয়াটাই স্বাভাবিক। যুগে যুগে নবী রাসূলদের সম্পর্কে যখন মিথ্যাচার হয়েছে, তাদের উম্মত যারা তাদের উত্তরাধিকারী তাদের সম্পর্কে মিথ্যাচার না হওয়াটাই হলো অস্বাভাবিক বিষয়। সুতরাং উলামা ইকরাম সম্পর্কে মিথ্যাচার হওয়া, তাদেরকে অপবাদ দেওয়া, তাদেরকে নিয়ে ঠাট্টা করা, এটা একটা চিরাচরিত একটা নিয়ম হয়ে আসছে। নবী রাসূল যারা রয়েছেন, তাদের বিরোধী যারা ছিল, তারা তাদের কাজই ছিল এটা করা। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে যারা হকের ঝান্ডা নিয়ে, হকের দাওয়াত নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমের মিরাস নিয়ে সমাজে যারা দিনের খেদমত করে যাচ্ছেন, তাদের সম্পর্কে একটা শ্রেণী মিথ্যাচারে লিপ্ত হচ্ছে, জঘন্য অপবাদ দিচ্ছে, তাদের নামে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা সমাজে প্রচার করছে। এমনই একটি অপপ্রচার এবং উলামায়ে কিরাম সম্পর্কে জঘন্য অপবাদ ও মিথ্যাচার নিয়ে আজকে আমাদের আলোচনা। সৌদি আরবের দাম্মাম থেকে একজন শেখ রয়েছেন, শেখ মতিউর রহমান মাদানী। তিনি উলামায়ে দেওবন্দ যারা উপমহাদেশে এবং সমগ্র বিশ্বব্যাপী ইসলামের খেদমত করে আসছেন, কোরআনের খেদমত, কোরআনের তাফসিরের খেদমত, হাদিসের খেদমত, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদির উপর যারা ব্যাপক খেদমত করে আসছেন এবং অতুলনীয় খেদমত যারা উপহার দিয়েছেন জাতিকে, তাদের সম্পর্কে বিভিন্ন ধরনের মিথ্যাচার, কটূক্তি, উপহাস, ঠাট্টা বিদ্রুপ করেছেন এবং তার এই ভিডিওগুলো অনলাইনে তিনি প্রচার করে থাকেন। তার অনুসারীদের মধ্যেও এই ভিডিওগুলোর প্রচারণা দেখা যায়। বিশেষভাবে আজকের আলোচনার বিষয় দেওবন্দি আকিদা নামে মতিউর রহমান মাদানির একটি লেকচার। এই লেকচারে তিনি এতটা জঘন্য স্তরে নেমে গিয়েছেন যে দেওবন্দি উলামায়ে কিরামকে বিভিন্ন জায়গায় তাদেরকে কাফের, মুশরিক ইত্যাদি অপবাদ দিয়ে জর্জরিত করেছেন। তো আমরা তার এই মিথ্যাচার, তার উপহাস, ঠাট্টা বিদ্রুপ, এগুলো সম্পর্কে আমরা সাধারণ মানুষকে একটি কথাই বলবো যে এগুলো হকের ঝান্ডা নিয়ে যারা চলছে সমাজে, যারা হকের পতাকাবাহী, তাদের সম্পর্কে এ ধরনের মিথ্যাচার হওয়াটাই স্বাভাবিক। মিথ্যাচার না হওয়াটা হলো অস্বাভাবিক বিষয়। এজন্য কেউ যদি উলামায়ে কিরাম সম্পর্কে মিথ্যাচার করে, তো এতে আশ্চর্যজনিত হওয়ার কিছু নেই। এবং এতে আরও আশ্চর্যজনিত হওয়ার কিছু নেই এই জন্য যে মানুষ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মিথ্যাচার করেছে যুগে যুগে। মানুষ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিনী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা জিনার অপবাদ দিয়েছে, নাউযু বিল্লাহ। তো একইভাবে যদি কুফরি শিরিকের অপবাদ উলামায়ে দেওবন্দকে দেয় কোনো জালেম, তাহলে এর থেকে আশ্চর্যজনিত হয়ে আমরা তাদের পিছনে ছুটার কোনো অর্থ নেই। কথাই রয়েছে যে চামচিকার চেউ চেউ, চামচিকার চেঁচামেচিতে সূর্যের আলো কখনো বন্ধ হয়ে যাবে না, সূর্যের আলো নিভে যাবে না, সূর্য পৃথিবীবাসীর উপর আলো দিয়েই যাবে। উলামায়ে দেওবন্দের অবস্থাও এমন। কারো চেঁচামেচি, কারো অপবাদ, কারো মিথ্যাচারে উলামায়ে দেওবন্দের এই অসামান্য, অসাধারণ এবং অতুলনীয় খেদমত মিলান হয়ে যাবে না। আর এ সমস্ত জালেম, দাজ্জাল এবং কাজ্জাব যারা আলেমদের নামে মিথ্যাচার করে, তাদেরকে কুফরি শিরিকের অপবাদ দেয়, তাদের কিতাবের নামে মিথ্যাচার করে, এ সমস্ত দাজ্জাল এবং কাজ্জাবের জবাব দেওয়ার জন্য উলামায়ে দেওবন্দের এত সময়ও নেই। এজন্য আমাদের মতো নগণ্য তালিবুল ইলম যারা রয়েছে, তারা এই সমস্ত সাধারণ মানুষকে বিভ্রান্তির হাত থেকে বাঁচানোর জন্য আমরা এগিয়ে এসেছি। আজকে আমরা ইনশাআল্লাহ দেওবন্দি আকিদা নামে মতিউর রহমান মাদানী যে লেকচার দিয়েছে তার শুরুর অংশ অর্থাৎ ওয়াহদাতুল উজুদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে এই জালেম, এই দাজ্জাল এবং কাজ্জাব কীভাবে উলামায়ে দেওবন্দের নামে মিথ্যাচার করেছে, তাদের কিতাবের ভুল উদ্ধৃতি দিয়েছে, কিভাবে তাদেরকে কুফরি শিরকের অপবাদ দিয়েছে, তাদের আকিদাকে হিন্দুয়ানি আকিদা বানিয়েছে, আমরা ইনশাল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। প্রিয় শ্রোতা, আপনারা মতিউর রহমান মাদানির জঘন্য বক্তব্য আপনারা শুনেছেন। তো আমরা শুরুতেই মতিউর রহমান মাদানির লেকচার আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, শুনুন কিভাবে উলামে দেওবন্দ সম্পর্কে মিথ্যাচার করে এবং তাদেরকে কিভাবে কুফরি শিরিকের অপবাদ দেয়। দেওবন্দীদের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশে, দেওবন্দীদের সংখ্যা সবচেয়ে বেশি, বেরেলবীদের সংখ্যাও কম নয় অবশ্য। এই দেওবন্দীদের আকিদা আর বেরেলবীদের আকিদায় অনেক ক্ষেত্রেই মিল আছে, মানে সেম আকিদা। যে আকিদা পাবেন দেওবন্দীদের কাছে সেই আকিদা বেরেলবীদের কাছে, বা যে আকিদা বেরেলবীদের শিরকি আকিদা রয়েছে সেই আকিদায় রয়েছে দেওবন্দীদের। তবে পার্থক্য কি, বেরেলবীরা স্পষ্টভাবে খোলাখুলি বলে এগুলি আমাদের আকিদা, দেওবন্দীরা বলে না, গোপন করে। দেওবন্দী আলেমরা লুকিয়ে রাখে, তাদের আলেমরা সে আকিদাগুলিতে ভ্রান্ত শিরকি মতবাদে বিশ্বাসী জনসাধারণকে জানতে দেয় না, যার ফলে একেবারে যারা সাধারণ মানুষ তারা জানেই না যে এত শিরকি আকিদা আমাদের মধ্যে রয়েছে, আমাদের আলেমদের মধ্যে রয়েছে, আমাদের হুজুর এত বড় আলেমদের মধ্যে হাকিমুল উম্মতের আকিদাই এইসব ভ্রান্ত শিরকি আকিদা রয়েছে, তারা জানে না। তাহলে বেশ কিছু ক্ষেত্রে দেখবেন যে আকিদাগুলি আসবে, তখন বলবো যে এই আকিদা দেওবন্দীদেরও আর এই আকিদা বেরেলবীদেরও, তাদের মধ্যে দ্বন্দ্ব নেই। কোন কোন ক্ষেত্রে গিয়ে পার্থক্য হয়েছে তাদের, কোন কোন ক্ষেত্রে পার্থক্য হয়েছে, পার্থক্য কোথায় রয়েছে তাও বলে দেবো, যে দেওবন্দী আর বেরেলবি আকিদায় পার্থক্য কোথায় আর তাদের মিল কোথায় রয়েছে, এসে এক জায়গায় এক সঙ্গমে এসে মিলে গেছে কোন কোন ক্ষেত্রে, সেই ক্ষেত্রগুলো বলে দেবো। শুধু পার্থক্য যে এরা লুকিয়ে রাখে শিরকগুলিকে তাদের দেওবন্দীরা, আর বেরেলবীরা তাদের খোলাখুলি তাদের মজলিসে তাদের জলসা মাহফিলে ওয়াজ মাহফিলে বয়ান করে। প্রথম আকিদা, যে আকিদাটি ইসলামী আকিদা নয়, যে আকিদা শুধু বিদাতি আকিদা নয় বরং কুফুরি বিদাতি আকিদা, এই আকিদা মজুদ রয়েছে, বিদ্যমান রয়েছে দেওবন্দীদের মধ্যে। সেই আকিদা হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকিদা, আরবিতে তাকে বলা হয় ওয়াহদাতুল ওজুদ। ওয়াহদা ওয়াহেদ থেকে এক হয়ে যাওয়া, আর ওজুদ মানে হচ্ছে অস্তিত্ব। তো পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে, আসমান জমিন আরশ কুরসি, আল্লাহ পাক খালেক মখলুক, আল্লাহর সৃষ্টি জগৎ, আর সৃষ্টি জগতের মধ্যে আবার যাদের জীব আছে, মানুষ জিন পশু প্রাণী যত রকমের হাইওয়ান রয়েছে, জীব জন্তু রয়েছে, পাখি রয়েছে ইত্যাদি সমস্ত কিছু, এ হচ্ছে কি, এগুলো হচ্ছে অস্তিত্ব ওজুদ। সমস্ত ওজুদ, সমস্ত সৃষ্টি এবং স্রষ্টার অস্তিত্ব হচ্ছে, শুধু সৃষ্টির অস্তিত্ব নয়, সমস্ত সৃষ্টি এবং স্রষ্টা আল্লাহর অস্তিত্ব হচ্ছে ওয়াহদা, এক। এ হচ্ছে ওয়াহদাতুল ওজুদের শাব্দিক অর্থ করলাম, আর এটি হচ্ছে তার তফসিল ডিটেলস বিস্তারিত, যা সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। ওয়াহদাতুল ওজুদ মানে খালেক আর মাখলুকের ওজুদ আলাদা আলাদা পৃথক পৃথক নয়, আল্লাহ এবং মখলুক সৃষ্টি জগতের অস্তিত্ব আলাদা আলাদা পৃথক পৃথক নয়, বরং সবকিছুই হচ্ছে এক, সবকিছু এক। অর্থাৎ যে কোনো বস্তু দেখছেন, যে কোনো মানুষকে দেখছেন, যে কোনো প্রাণীকে দেখছেন, তাতে আল্লাহ আছে। এ হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকীদা। এই ওয়াহদাতুল ওজুদের আকীদায় বেরেলভি দেওবন্দি সবাই এসে এক সঙ্গমে সাক্ষাৎ করেছে, মিলে গেছে এসে। বুঝেন তো সঙ্গম না, দুটো রাস্তা এসে এক জায়গায় এসে মিলে গেল। তো দুইটি ফিরকা তো বেরিয়ে গেছে, কিন্তু এখানে এসে এরা মিলে গেছে। বেরেলভিরাও বলে ওয়াহদাতুল ওজুদের প্রতি তাদের ঈমান রয়েছে, আর দেওবন্দীদের কিতাবাদিতে ভরপুর রয়েছে ওয়াহদাতুল ওজুদ। দেওবন্দীদের বড় বড় কয়েকজন তাদের শিরোমণি আলেমদের নাম বলে দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে যে তাদের কিতাবাদিতে এইসব আকিদা পাবেন। তাদের সবচেয়ে বড় শিরোমণি হচ্ছেন এমদাদুল হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি মক্কায় থাকতেন, আর এই ওয়াহদাতুল ওজুদের আকিদা নিজেই শুধু রাখতেন না, এর জন্য কঠোর পরিশ্রম করে প্রচার করতেন, বড় তবলিগ করতেন, মোবাল্লিগ ছিলেন তিনি এই ওয়াহদাতুল ওজুদের। আর যত দেওবন্দী ভারত বাংলাদেশ পাকিস্তান অখণ্ড ভারত থেকে মক্কা আসত হজ মৌসুমে বা অন্য কোন মৌসুমে আসার পরে তার থেকে বায়াত নিয়ে যেত, বড় বড় আলেমরা এসে তার মুরিদ হয়েছে হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কির। ওয়াহদাতুল ওজুদের আকিদা যদি তাদের কিতাবে দেখতে হয়, বিশেষ করে একটি কিতাব যেই ওয়াহদাতুল ওজুদের প্রমাণের জন্য লিখা হয়েছে, তা হচ্ছে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির কিতাব, কিতাবের নাম হচ্ছে শামায়েম মুহাম্মাদি, কিতাবের নাম হচ্ছে শামায়েম মুহাম্মাদি। এই কিতাবটি লিখাই হচ্ছে ওয়াহদাতুল ওজুদের জন্য। দেওবন্দি শিরোমণি বড় বড় আলেমদের একজন হচ্ছেন রশিদ আহমদ গাঙ্গুহি, নাম শুনেছেন? শুনেছেন। তার বক্তব্য রয়েছে ওয়াহদাতুল ওজুদে, তিনি বলছেন আমি এটা বিশ্বাস করি তবে প্রচার করি না কারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, কিতাবে আছে। আরেকজন তাদের আলেম হচ্ছেন বিরাট আলেম, এগুলো ছোট খাটো আলেমদের নাম নিচ্ছি না কিন্তু, হ্যাঁ, যাদেরকে সারা বিশ্বের দেওবন্দি দেওবন্দি মজাহের লোকেরা, দেওবন্দি ফিরকার লোকেরা চেনে, কাসেম নানুতোবি, যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আর একজন হচ্ছেন হাকিমুল উম্মত, যার উপাধি আশরাফ আলী থানবী, কে চেনে না, বেহেস্তি যাওয়ার কে জানে না, আর কোন ভাষায় অনুবাদ হয়নি বাংলা উর্দু আর হিন্দি, আর কে চিনে না হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী কে। এরা হচ্ছেন দেওবন্দি ফিরকার শিরোমণি আলেম। দেওবন্দি ফিরকার শিরোমণি আলেম হচ্ছেন আনোয়ার শাহ কাশ্মীরি। দেওবন্দি ফিরকার শিরোমণি আলেম হচ্ছেন মাহমুদুল হাসান শেখুল হিন্দ, যাকে বলা হয় গোটা হিন্দুস্তান অখণ্ড ভারতের তিনি শেখ শেখুল হিন্দ। দেওবন্দি ফিরকার শিরোমণি হচ্ছেন হুসাইন আহমদ মাদানী, আর যার ছেলে আসাদ মাদানী। প্রত্যেক বছর সারা পৃথিবীর ইমানদার মানুষরা এতেকাব করতে আসেন, হজ উমরা করতে আসেন, এতেকাব করতে ইবাদত মন্দি করতে কোথায় আসেন, মক্কা নয় মদিনায় আসেন। আর আসাদ মাদানী, হুসেন আহমদ মাদানী শিরোমণির ছেলে আসাদ মাদানী, তিনি যান বাংলাদেশে। কোথায়? বাংলাদেশে। খবর আছে, জানেন না কেউ? দেখে নিয়ে আসেন ইউনুসকে, একটু কোনো এক ভাই জান তো ইউনুসকে নিয়ে আসেন, সে খবর দিন। প্রত্যেক বছর ঢাকার এক মসজিদ আছে, যাই না, কাকরাইল মসজিদ অথবা অন্য কোন মসজিদ, কাকরাইল মসজিদে উনি গিয়ে শেষ 10 দিন কাটান। এন্তেকাল করেছেন গত বছরে বা তার আগের বছরে। তো যাই হোক, এই হচ্ছে তাদের আমল। এবং দেওবন্দি আলেমদের একটা লিস্ট দিলাম, বড়দের লিস্ট দিলাম, বাকি ছোটদের লিস্ট হাটহাজারি ফুটিয়া আর যতগুলি মাদ্রাসা রয়েছে, দেওবন্দি তরিকা কওমি মাদ্রাসা রয়েছে, সবগুলি দেওবন্দি আকিদার অনুসারী। এই আকিদা ওয়াহদাতুল ওজুদ, ওয়াহদাতুল ওজুদ, ওয়াহদাতুল ওজুদের আকিদা, আনোয়ার শাহ কাশ্মীরের নাম নিলাম, তার কিতাব ফাইজুল বারী তো রয়েছে, ফাইজুল বারী নামক এক কিতাব লিখেছেন বুখারী শরীফের ভাষ্য বলে, বুখারী শরীফের ভাষ্য বলে লিখেছেন। আর তাতে তিনি ওয়াহদাতুল ওজুদ মানে সারা পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক, আল্লাহ সৃষ্টি সব এক, এই আকিদা তিনি লিখেছেন। এই এই আকিদায় রয়েছে শাব্বির আহমদ উসমানির তাফসির। শাব্বির আহমদ উসমানি একজন খুব বড় আলেম মুফাসসির দেওবন্দি ফিরকার, নাম শুনেছেন? শাব্বির আহমদ উসমানির তাফসির রয়েছে, তাফসির করেছেন। আর একজন বড় আলেম হচ্ছেন মুফতি শাফি, পাকিস্তানের অদ্বিতীয় মুফতি, যারা 71 আগে বড় সাবালক ছিলেন তারা হয়তো পাকিস্তান টিভি থেকে যারা শুনেছেন, পাকিস্তানের মুফতি আম বা মুফতি আজম, বড় মুফতি ছিলেন। কোরআনের অনুবাদ যেটি মহিউদ্দিন খান বাংলায় অনুদিত করেছে, জি, এটি হচ্ছে মুফতি শাফির মারিফুল কোরআন। দেওবন্দি যে কোনো আলেম এসে খুঁজবে মারিফুল কোরআন আছে কিনা, অন্য কোনো তাফসির, তাফসিরের কাছে জীবনে খুঁজবে না, অন্য কোনো তাফসির খুঁজবে না, খুঁজবে মারিফুল কোরআন। এই মারিফুল কোরআনের লেখক হচ্ছেন মুফতি শাফি। এই সব ওলামারা হচ্ছেন দেওবন্দি ফিরকার ওলামা। তাদের আকিদা, এই আকিদা রয়েছে শেখ জাকারিয়া শাইখুল হাদিসের নাম তো শুনেছেন, তবলিগ জামাতের লেখক, অদ্বিতীয় লেখক তবলিগ জামাতের। তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছেন ইলিয়াস সাহেব, এরা সবাই ওই দেওবন্দি ফিরকারী, কিন্তু একটু কেটে গিয়ে এরা তবলিগ চালু করলেন, তারা তবলিগ চালু করেননি, এরা তবলিগ শুরু করলেন। এই শেখ জাকারিয়া সাহেবের কিতাব ফাজাইল গুলি যে রয়েছে, তার একটি চ্যাপ্টার রয়েছে ফাজাইলের সাদাকাত। এই ফাজাইলের সাদাকাতে রয়েছে এই ওয়াহদাতুল ওজুদের প্রতি ইমান, বিশ্বাসের কথা বলেছে। ওয়াহদাতুল ওজুদ হচ্ছে ইসলাম, আল্লাহ সৃষ্টি সব এক। আল্লাহ সৃষ্টি যদি সব এক হয়, এখন তাদের কথা বয়ান না করে একটু তার অসারতা দেখুন, এবং এমন কুফুরির কুফুরি, যেই কুফুরি বলা হয়েছে ওয়াহদাতুল ওজুদের এই কুফুরি আকিদা প্রথম পেশ করেছিল ইবনে আরাবি বলে একজন মুরতাদ, ইবনে আরাবি পেশ করেছিল। ইবনে আরবি সম্পর্কে মহাকিক গবেষক ওলামারা বলেছেন যে কান আকফার মিন ফিরাউন ওয়া হামান, সে ফিরাউনের চাইতে বেশি বড় কাফের ছিল। ফিরাউন বলেছিল যে আনা রব্বুকুম আল, আমি মহান প্রভু আমার পূজা করো, কিন্তু এ কথা বলেনি যে আমার পূজা করলে আল্লাহর পূজা করা হবে, এ কথা বলেছিল ফিরাউন। কিন্তু ইবনে আরামি এই আকীদা পেশ করলো যে ওয়াহদাতুল পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক, স্রষ্টা সৃষ্টি সব হচ্ছে এক, সুতরাং যে কিছুর ইবাদত করো না কেন, যে কিছুর পূজা করো না, সেটি আল্লাহরই ইবাদত হয়। তুমি যদি তোমার স্ত্রীর পূজা করো তবু আল্লাহর ইবাদত হয়, তুমি যদি লিঙ্গ পূজা করো হিন্দুদের মতো পুরুষ লিঙ্গ অথবা স্ত্রী লিঙ্গের পূজা করো তবু আল্লাহর ইবাদত হয়ে যায়, নদী নালার যদি ইবাদত করো গঙ্গা যমুনার হিন্দুদের মতো তাও আল্লাহর ইবাদত হয়, জি শরের কুকুরের যদি পূজা করো সিজদা করো তবু আল্লাহকে সিজদা করা হয়। তাই তাদের কবিতা রয়েছে যে আমি কুকুরকে সিজদা করলেও তো আল্লাহকে পাই, খিনজিরকে শুয়োর কুশোরকে সিজদা করলেও তো আল্লাহকে পাই, কারণ অস্তিত্ব হচ্ছে এক, সবকিছুতে আল্লাহ মজুদ, ওয়াহদাতুল উজুদের ইমানের অর্থ। মতিউর রহমান মাদানী সাহেব ওয়াহদাতুল উজুদের ব্যাখ্যায় বললেন যে দেওবন্দীরা এমন ওয়াহদাতুল উজুদে বিশ্বাস করে, অর্থাৎ দেওবন্দীদের আকীদা হলো স্রষ্টা এবং সৃষ্টি এক। এরপর সে আরও বিস্তারিত বলেছে যে দেওবন্দী আলেমদের শিরোমণি কে কে রয়েছেন, আশরাফ আলী থানবী রহমাহুল্লাহ, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এবং শিব্বির আহমদ উসমানী সহ অনেক বড় বড় উলামা ইকরামের নাম নিয়েছে মতিউর রহমান মাদানী। শেষে এই আলোচনার শেষে মতিউর রহমান মাদানী সাহেব বলেছেন যে এই আকিদা ওয়াহদাতুল উজুদ, এই ওয়াহদাতুল উজুদের আকিদা নরশা কাশ্মীরি রহমাহুল্লাহর কিতাবে রয়েছে, মুফতি শফি সাহেব রহমতুল্লাহের কিতাবে রয়েছে। সর্বশেষ মতিউর রহমান মাদানীর বক্তব্যের কিছু অংশ বলছি, যে সে বলছে আল্লাহ সৃষ্টি যদি এক হয়, এখন তাদের কথা বয়ান না করে এর অসারতা দেখুন, মতিউর রহমান মাদানী বক্তব্য আমি হুবহু বলছি, এমন কুফুরি কুফুরি যেই কুফুরি বলা হয়েছে এই ওয়াহদাতুল উজুদের আকিদা প্রথম পেশ করেছে ইবনে আরবি বলে একজন মুরতাদ, খেয়াল করেন শব্দগুলো, মতিউর রহমান মাদানী বলেছেন যে এই ওয়াহদাতুল উজুদের আকিদা প্রথম পেশ করেছে ইবনে আরবি নামে একজন মুরতাদ, ইবনে আরবি পেশ করেছিল। ইবনে আরবি সম্পর্কে মুহাক্কিক গবেষক উলামা ইকরাম বলেছেন কানা আকফারা মিন ফিরাউন ওয়া হামান, ইবনে আরবি ফিরাউন হামান থেকে বড় কাফের ছিল। মতিউর রহমান মাদানীর বক্তব্য হচ্ছে ইবনে আরবি ফিরাউন এবং হামান থেকে বড় কাফের ছিল। ফিরাউন বলেছিল যে আনা রব্বুকুমুল আলা, আমি মহান প্রভু আমার পূজা করো, কিন্তু একথা বলেনি যে আমার পূজা করলেই আল্লাহর পূজা করা হবে। কিন্তু ইবনে আরবি এই আকিদা পেশ করলো যে পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক, স্রষ্টা সৃষ্টি সব হচ্ছে এক, সুতরাং যে কিছুরই ইবাদত করো না কেন, যে কিছুরই পূজা করো না কেন, সেটি আল্লাহর ইবাদত হয়। তুমি যদি তোমার স্ত্রীর পূজা করো তবুও আল্লাহর ইবাদত হয়, তুমি যদি লিঙ্গ পূজা করো হিন্দুদের মতো পুরুষ লিঙ্গ অথবা স্ত্রী লিঙ্গের পূজা করো তবুও আল্লাহর ইবাদত হয়ে যায়, নদী নালার যদি ইবাদত করো গঙ্গা যমুনা হিন্দুদের মতো তাও আল্লাহর ইবাদত হয়, শুয়োরের কুকুরের সিজদা করো তবুও আল্লাহর সিজদা করা হয়। তাদের তাই তাদের কবিতা রয়েছে আমি কুকুরকে সিজদা করলেও আল্লাহকে পাই, খিনজির শুয়োরকে সিজদা করলেও আল্লাহকে পাই, কারণ অস্তিত্ব হচ্ছে এক, সবকিছুতেই আল্লাহ মৌজুদ, ওয়াহদাতুল উজুদের ইমানের অর্থ। এই হচ্ছে তাদের নিকট, অর্থাৎ দেওবন্দী উলামা ইকরামের নিকট দেওবন্দী আলেমদের আকিদা হচ্ছে যে ওয়াহদাতুল উজুদের আকিদা মানে হলো স্রষ্টা এবং সৃষ্টি এক। এই আকিদা থাকার কারণে দেওবন্দী উলামা ইকরাম যেহেতু ইবনে আরবি যেহেতু ফিরাউন ও হামান থেকে বড় কাফের ছিল, দেওবন্দী উলামা ইকরাম যেহেতু এই আকিদা রাখে এই জন্য তাদের আকিদা বা হিন্দুদের আকিদার মতো এই লিঙ্গ পূজা করার আকিদা, গাছপালা পূজা করার আকিদা, কুকুর শুয়ার ইত্যাদি পূজা করার আকিদা হলো দেওবন্দী উলামা ইকরামের আকিদা। তিনি এটি বোঝাতে চেয়েছেন ওয়াহদাতুল উজুদের এই বক্তব্যের মাধ্যমে। তো প্রিয় শ্রোতা এবং দর্শকদেরকে আমি একটি কথা বলতে চাই যে মতিউর রহমান মাদানী এই ওয়াহদাতুল উজুদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে শুরুতে বলেছিলেন যে ওয়াহদাতুল উজুদের আকিদায় এসে বেরলভী দেওবন্দী সবাই এক সঙ্গমে সাক্ষাৎ করেছে বা মিলে গেছে, অর্থাৎ উপমহাদেশে বেরলভী এবং দেওবন্দীরাই মূলত ওয়াহদাতুল উজুদের আকিদা রাখে। মতিউর রহমান মাদানীর এই বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে মতিউর রহমান মাদানি যেই ফেরকার অনুসারী, যেই দলের অনুসারী, অর্থাৎ আহলে হাদিস বা যারা নিজেদেরকে আহলে হাদিস হিসেবে পরিচয় দেয়, তাদের আকিদা ওয়াহদাতুল উজুদের আকিদা নয়। এবং উপমহাদেশে ইংরেজদের আমল থেকে যে আহলে হাদিস ফেরকার সূচনা হয়েছে, উদ্ভব হয়েছে, তারা ওয়াহদাতুল উজুদের আকিদা রাখেন না, বরং উপমহাদেশে শুধু দেওবন্দি এবং বেরলবীরা ওয়াহদাতুল উজুদের আকিদা রাখে। আর এই ওয়াহদাতুল উজুদের আকিদা জঘন্য কুফরি আকিদা, বেদাতি আকিদা। এই কুফরি এবং বেদাতি আকিদা দেওবন্দি উলামা ইকরামের মধ্যে রয়েছে এবং বেরলবীদের মধ্যে রয়েছে, কিন্তু আহলে হাদিস আলেমদের মধ্যে এই ওয়াহদাতুল উজুদের আকিদা নেই। মতিউর রহমান মাদানির বক্তব্য থেকে একজন সাধারণ শ্রোতা এটি বুঝবেন, এবং তারা কোথাও একথা বলে না যে আহলে হাদিস আলেমরা ওয়াহদাতুল উজুদের আকিদা রাখেন। তো আমরা শুরুতেই বলতে চাচ্ছি যে মতিউর রহমান মাদানি এই লেকচারে যেখানে যেখানে দেওবন্দি কথাটা বলেছেন, সেখানে আপনি আহলে হাদিস কথাটা যোগ করে নিন দেওবন্দি কথার পরিবর্তে। অর্থাৎ সে বলেছে যে দেওবন্দিদের কিতাবে ওয়াহদাতুল উজুদের আকিদা ভরপুর রয়েছে, আপনি এখানে দেওবন্দি শব্দ বাদ দিয়ে বলেন আহলে হাদিসদের কিতাবে ওয়াহদাতুল উজুদের আকিদা ভরপুর রয়েছে। আপনি এখানে সে বলেছে যে ওয়াহদাতুল উজুদের আকিদা বেরলবী এবং দেওবন্দি সবাই একসঙ্গে সাক্ষাৎ করেছে, এখানে আপনি দেওবন্দি বা বেরলবী বাদ দিয়ে অথবা রেখেও বলতে পারেন যে ওয়াহদাতুল উজুদের আকিদা এসে বেরলবী, আহলে হাদিস এবং দেওবন্দি সবাই একসঙ্গে সাক্ষাৎ করেছে। তো যেখানে যেখানে সে দেওবন্দি শব্দ বলেছে, সেখানে সেখানে আপনি আহলে হাদিস লাগিয়ে নেন। কেন লাগাবেন আমরা ইনশাল্লাহ পরবর্তী আলোচনায় দেখিয়ে দেব। তাহলে ওয়াহদাতুল উজুদের আকিদার আলোচনায় মতিউর রহমান মাদানি দেওবন্দি বা বেরলবীদের সম্পর্কে যে সমস্ত কথা বলেছে, হুবহু সে সমস্ত কথা আহলে হাদিস আলেমদের মধ্যে রয়েছে। মতিউর রহমান মাদানি যেমন দেওবন্দি উলামা ইকরামের কিছু শিরোমণি আলেমদের নাম নিয়েছেন, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলীর নাম নিয়েছেন, হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কির নাম নিয়েছেন, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলীর নাম নিয়েছেন, আমরা বলবো যে এই দেওবন্দি উলামা ইকরামের নাম বাদ দিয়ে আপনি আহলে হাদিসদের বড় বড় উলামা ইকরামের নাম এখানে উল্লেখ করেন এবং ওয়াহদাতুল উজুদের আকিদা তারা রাখতেন এটা বলেন, তাহলে এটাও একটা সত্যের প্রচার হবে। যেমন আপনি বলেন যে আহলে হাদিসদের অনুসরণীয় আলেম কাজী শাওকানি এই আকিদা রাখতেন, ওয়াহদাতুল উজুদের আকিদা, একইভাবে কাজী শাওকানির বিশিষ্ট ছাত্র নওয়াব সিদ্দিক হাসান খান এই আকিদা রাখতেন। নওয়াব সিদ্দিক হাসান খান ছিলেন উপমহাদেশে আহলে হাদিসদের অন্যতম একজন প্রধা আলেম, শিরোমণি আলেম। এই নওয়াব সিদ্দিক হাসান খানের কিতাব আর রওজাতুন নাদিয়া শেখ নাসিরুদ্দিন আলবানি তিনি জীবনে পড়িয়েছেন ছাত্রদেরকে এবং মানুষকে এটা পড়তে বলেছেন, আর রওজাতুন নাদিয়া কিতাব দীর্ঘদিন ধরে শেখ নাসিরুদ্দিন আলবানি নওয়াব সিদ্দিক হাসান খানের এই কিতাব পড়িয়েছেন, আর রওজাতুন নাদিয়া কিতাবটি আমরা আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। তো যে কথাটি বলছিলাম সেটি হলো যে দেওবন্দি উলামা ইকরাম শিরোমণি আলেমদের কথা তিনি বলেছেন। তো আমরা বলছি পাঠকদেরকে এবং শ্রোতাদেরকে আবেদন করব যে আপনারা যেখানে দেওবন্দি শব্দ আছে সেখানে দেওবন্দি শব্দ বাদ দিয়ে যোগ করে নিন আহলে হাদিস, এবং যে সমস্ত দেওবন্দি শিরোমণি আলেমদের কথা মতিউর রহমান মাদানি বলেছে সেখানে আপনারা যুক্ত করে নেন আহলে হাদিসদের শিরোমণি প্রধান আলেমদেরকে, যেমন কাজী শাওকানি, নওয়াব সিদ্দিক হাসান খান, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী এবং মিয়া নজির শাইখুল কুল ফিল কুল, মিয়া নজির হুসাইন দেহলবি, সানাউল্লাহ অমৃতসরি, ওহিদুজ্জামান খান হায়দরাবাদি, আবদুল্লাহ রুপড়ি এবং দাউদ গজনবি সহ আহলে হাদিসদের যারা, এমনকি এ সমস্ত আহলে হাদিস শিরোমণি উলামা ইকরাম যাকে মতিউর রহমান মাদানি ফিরাউনা হামান থেকে বড় কাফের বলেছে, যেমন ইবনে আরবি সম্পর্কে বলেছে যে ইবনে আরবি ফিরাউন হামান থেকে বড় কাফের ছিল, মুরতাদ ছিল, এই ইবনে আরবিকে ভারত উপমহাদেশের আহলে হাদিস উলামা ইকরাম বলছেন যে খাতামুল ওয়িলায়াতিল মুহাম্মাদিয়্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে ওলি বুজুর্গ রয়েছেন, ওয়িলায়াত রয়েছে, তো ওয়িলায়াতে মুহাম্মাদি অর্থাৎ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ওলি বুজুর্গ রয়েছেন তাদের সর্বশেষ সবচেয়ে বড় বুজুর্গ হলো ইবনে আরবি। তো এরা ইবনে আরবিকে শাইখে আকবর মুহিউদ্দিন ইবনে আরবি বলে সম্বোধন করছেন, তাকে সম্মানিত করছেন, তাকে বলছেন খাতামুল ওয়িলায়াতিল মুহাম্মাদিয়্যা, প্রথম শ্রেণীর আলেম ছিলেন, তাদের নাম আপনি যুক্ত করে নেন, এবং এরা সকলেই ওয়াহদাতুল উজুদের আকীদা নিজেরা রাখত, সেটি প্রচার করত, এবং যারা ওয়াহদাতুল উজুদের আকীদার বিরোধী তাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে তাদের অভিযোগগুলো খণ্ডন করেছে। এবং তাদেরকে আরও আশ্চর্য হবেন, ওহিদুজ্জামান হায়দার আবেদী তো স্পষ্ট বলেছে যে ইবনে আরবি ছিল কানা মিন আহলিল হাদিসি উসুলান ওয়া ফুরুআন। ইবনে আরবি শাখাগত মাসলা মাসাইল, ফিক্কি মাসলা মাসাইল এবং আকিদার ক্ষেত্রে আহলে হাদিস ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে ইবনে আরবি, যাকে মতিউর রহমান মাদানী বলছেন যে সে ফিরাউন ও হামান থেকে বড় কাফের ছিল, আহলে হাদিস আলেমদের নিকট সে শুধু মুমিনই না বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ একজন বুজুর্গ, খাতামুল উলায়াতিল মুহাম্মাদিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে বুজুর্গের শেষ হলো ইবনে আরবির উপর হয়েছে। আরও বলছেন যে তিনি শাইখে আকবর ছিলেন, শাইখুল আজাল বলতেছে বিভিন্ন জায়গায়। এর চেয়ে আগে বেড়ে বলতেছে যে ইবনে আরবি উসুলান ওয়া ফুরুআন, কানা মিন আহলিল হাদিস উসুলান ওয়া ফুরুআন, আকিদার ক্ষেত্রে ফিক্কি মাসলা মাসাইলের ক্ষেত্রে ইবনে আরবি আহলে হাদিস ছিল। তাহলে আমরা এর থেকে মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য থেকে স্পষ্ট বুঝতে পারছি যে আহলে হাদিস তারাই হয় যারা কানা আকফারু মিন ফিরাউন ওয়া হামান, ফিরাউন থেকে হামান থেকে বড় কাফের হলেও আহলে হাদিস হয়। এত আশ্চর্য ধরনের স্ববিরোধিতা! আপনাদের শিরোমণি উলামা ইকরাম, যাকে সর্বশেষ বড় বুজুর্গ বলছেন, যাকে শাইখে আকবর বলছেন, যাকে বলছেন যে সে আহলে হাদিস ছিল আকিদার ক্ষেত্রে, ফিকি মাসলা মাসাইলের ক্ষেত্রে, তো সে লিঙ্গ পূজার কথা বলতেছে, সে গাছ পূজার কথা বলতেছে, শুয়োর খিনজিরের কথা পূজা করার কথা বলতেছে। তো আশ্চর্যের কথা হলো যে ইবনে আরবিকে মুসলমান বলার কারণে যদি উলামায়ে দেওবান যদি লিঙ্গ পূজা করার কথা বলে, স্ত্রীর পূজা করার কথা বলে, গাছ পূজা করার কথা বলে থাকে, তো আহলে হাদিসদের কাজী শাউকানি তিনি কি লিঙ্গ পূজার দাবি দাওয়াত দেননি? নব সিদ্দিক হাসান খান তিনি কি লিঙ্গ পূজার দাওয়াত দেননি? শাইখুল কুল ফিল কুল, আপনাদের সবার শেখ শাইখুল কুল ফিল কুল মিয়া নজির হুসাইন দেহলভি, তিনি কি লিঙ্গ পূজার দাওয়াত দেননি? গঙ্গা যমুনা পূজা করার কথা তিনি বোঝেননি? উলামায়ে দেওবান তারা যদি এ সমস্ত ওয়াহদাতুল উজুদের কথা বলার কারণে, ওয়াহদাতুল উজুদের আকীদা রাখার কারণে তারা যদি আকফারু মিন ফিরাউন ওয়া হামান ইবনে আরবির মতো হয়ে যায়, তাহলে আপনাদের আহলে হাদিস আলেমদের সম্পর্কে কেন বলেন না? নাকি আপনি জানেন না যে আহলে হাদিস আলেমরা এই ধরনের আকীদা রাখে? কোনটা আমরা বিশ্বাস করব? নিজেদের ঘরের খবর রাখেন না আপনি? আপনার নিজের ঘরের খবর নেই অথচ আপনি সমালোচনা করতে এসেছেন উলামায়ে দেওবানকে নিয়ে? নাউজুবিল্লাহ, এ ধরনের মূর্খতা সুলভ আচরণ আমরা আপনার মতো একজন শেখ নামে যিনি পরিচিত তার কাছ থেকে তো কখনোই আশা করতে পারি না। হয় আপনি জানেন না যে আপনাদের উলামা ইকরাম যারা শিরোমণি কাজী শাউকানিকে তো আপনি চিনেন, তার সম্পর্কে হয়তো জানেন না। নব সিদ্দিক হাসান খান সম্পর্কে হয়তো জানেন না যে তার আকিদা ওয়াহদাতুল উজুদের আকিদা ছিল। ওহিদুজ্জামান খান হায়দারাবাদী সম্পর্কে আপনি জানেন না। মিয়া নজির হুসাইন দেহলভি সম্পর্কে জানেন না। আবদুল্লাহ গাজনবী, আবদুল্লাহ রুপড়ি এদের সম্পর্কে আপনি জানেন না হয়তো, আর নয়তো আপনি জেনে গোপন করছেন। মানুষকে উলামায়ে দেওবন্দের উপর অপবাদ দেওয়ার জন্য এগুলো বলছেন, কিন্তু উলামায়ে দেওবন্দের আকিদের চেয়ে আগে বেড়ে খাতামুল উলায়াতুল মুহাম্মাদিয়া বলছে, শাইখে আকবর বলতেছে, আর উসুলান ওয়া ফুরুআন আহলে হাদিস বলছে। উলামায়ে দেওবন্দ এই কথা বলে নাই যে ইবনে আরবি মাসলাগতভাবে আকিদার ক্ষেত্রে উলামায়ে দেওবন্দ হানাফি ছিল? আপনাদের উলামায়ে ইকরাম দাবি করতেছে যে সে আহলে হাদিস ছিল, এরপরেও আপনি বলছেন যে ওয়াহদাতুল উজুদের আকিদা মজুদ রয়েছে, বিদ্যমান রয়েছে দেওবন্দীদের মধ্যে, বেরলভীদের মধ্যে, তো আহলে হাদিসদের নাম নিতে আপনার শরম করতেছে? আপনার যদি লজ্জা লাগে তাহলে বলেন আমাদেরকে, আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে এখানে লজ্জার কিছু নেই। উলামায়ে দেওবন্দেরকে অপবাদ দিবেন, উলামায়ে দেওবন্দের গালাগালি করবেন, মিথ্যাচার করবেন, অথচ নিজের ঘরের খবরটাও আপনি রাখতে পারেন না। আল্লাহর কাছে এ ধরনের মিথ্যাচার, এ ধরনের দাজ্জাল, কাজ্জাব এবং উলামায়ে ইকরাম সম্পর্কে যারা কটূক্তি করে, তাদেরকে কুফুর শিরিকের অপবাদ দেয় যারা, তাদের থেকে আমরা আশ্রয় প্রার্থনা করি। প্রিয় দর্শক, আমরা আলোচনা করেছিলাম যে মতিউর রহমান মাদানী সাহেব উলামায়ে দেওবান সম্পর্কে ওয়াহদাতুল উজুদের আলোচনা করতে গিয়ে ওয়াহদাতুল উজুদের যে সমস্ত বক্তব্য উলামায়ে দেওবন্দের দিকে সম্পৃক্ত করেছেন, সে সমস্ত বক্তব্য আহলে হাদিস আলেমদের মধ্যে যারা শিরোমণি আলেম রয়েছেন তাদের কিতাবাদিতে ভরপুর রয়েছে। সুতরাং তার এই বক্তব্যে যেখানে তিনি উলামায়ে দেওবন্দের নাম নিয়েছেন অথবা দেওবন্দ বলেছেন, সেখানে যথার্থ এবং উপযুক্ত জবাব হলো যে আপনি সেখানে আহলে হাদিস আলেমদের নাম বসিয়ে দেন এবং দেখুন যে মাদানী সহ আহলে হাদিস আলেমদের প্রতিক্রিয়া কী। একই সাথে আমরা বলতে চাই যে বাংলাদেশে যে সমস্ত আহলে হাদিস ভাইয়েরা রয়েছেন, জমিয়াতে আহলে হাদিস বলেন বা বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন বলেন, এরা সকলেই পূর্ববর্তী সমস্ত আহলে হাদিসদের অনুসারী এবং উপমহাদেশে আহলে হাদিসদের খেদমত বা আহলে হাদিসদের খেদমত হিসেবে উপমহাদেশে যে সমস্ত ইতিহাস তারা লিখেছে, বিশেষভাবে আত-তাহরিক পত্রিকা এবং তাদের বিভিন্ন কিতাবাদিতে, তারা আহলে হাদিস আলেমদের মধ্যে প্রথম শ্রেণীর যে সমস্ত আলেমদেরকে উল্লেখ করেছে আমরা তাদের আলোচনায় এখানে উল্লেখ করব এবং মাসিক আত-তাহরিক পত্রিকা থেকে দেখিয়ে দিব যে এই সমস্ত উলামায়ে কেরাম সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি কী, যারা আত-তাহরিক প্রকাশ করেন এবং যাদের মাধ্যমে মধ্যে প্রচার করা হয় মাসিক আত-তাহরিক, তারা অবশ্যই বিষয়টি বিবেচনা করবেন যে আত-তাহরিক পত্রিকায় যে সমস্ত উলামায়ে কেরামকে বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত আলেম ইত্যাদি হিসেবে পেশ করা হচ্ছে, তাদেরকে নিজেদের উপমহাদেশের আহলে হাদিস আলেম হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, যাদেরকে মনীষী হিসেবে পরিচয় করে দেওয়া হচ্ছে, মনীষী চরিত্র নামে যাদের জীবনী লেখা হচ্ছে, তাদের কাছে যদি এই সমস্ত আকিদা রাখে তো তাদের আকিদা কুফুরি শিরকি আকিদা হয় না। অথচ উলামায়ে দেওবন্দ তাদের চেয়ে নিম্ন স্তরের আকিদা রাখার পরেও উলামায়ে দেওবন্দের আকিদাকে বলা হচ্ছে কুফরি শিরকি আকিদা, উলামায়ে দেওবন্দেরকে অপবাদ দেওয়া হচ্ছে কুফরি শিরকির অপবাদ, তাদেরকে ইবনে আরবির মতো বলা হচ্ছে কান আকফার মিন ফিরাউন ওয়া হামান, যে এদের আকিদা হিন্দুদের আকিদার মতো, তাদেরকে দেও হিন্দু বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে এরা হিন্দুদের মতো গাছ পূজার কথা বলে, শুয়োর কুকুর ইত্যাদি পূজার কথা বলে। নাউযুবিল্লাহ। শুরুতেই আমরা আহলে হাদিসদের বিখ্যাত একজন আলেম যিনি আহলে হাদিস নয়, সালাফি সহ সর্বস্তর যারা রয়েছেন সালাফি সহ অন্যান্য আলেমদেরও যিনি শিরোমণি এবং অনুসরণীয় ব্যক্তিত্ব, তিনি হলেন কাজী শওকানী। এই কাজী শওকানী তিনি তার প্রথম জীবনে ইবনে আরবি এবং মনসুর হাল্লাজ ইত্যাদিকে তাকফির করতেন। দীর্ঘ চল্লিশ বছর পরে, জীবনের চল্লিশ বছর অতিক্রান্ত হওয়ার পরে কাজী শওকানী তার অবস্থান পরিবর্তন করেন এবং তিনি তার অবস্থান পরিবর্তন করে তাদের তাকফির থেকে নিষেধ করেন, তাদেরকে কাফের বলার পক্ষপাতী তিনি ছিলেন না। তিনি কাফের বলার মত থেকে ফিরে আসেন এবং তাদেরকে উলিয়াল্লাহ বুজুর্গ মনে করতেন, তাদের যে সমস্ত বক্তব্য শরিয়াত বিরোধী মনে হয় বাহ্যিকভাবে সে সমস্ত বক্তব্য তিনি ব্যাখ্যা করার কথা বলেছেন এবং যে সমস্ত বক্তব্য সরাসরি শরিয়াতের অনুগামী, শরিয়াতের অনুযায়ী সে সমস্ত বক্তব্য গ্রহণ করার কথা বলেছেন তিনি। তো আমরা শুরুতেই মতিউর রহমান মাদানীকে বলবো এবং তার অনুসারী যারা রয়েছেন তাদের কাছে নিবেদন পেশ করব যে আপনারা একটা ফতোয়া লিখে দিন, দেওবন্দী উলামায়ে ইকরামের আকিদা সম্পর্কে যেমন ভিডিও লেকচার দিয়েছেন একইভাবে কাজী শওকানী সম্পর্কে একটি ভিডিও লেকচার দিন এবং বলেন যে কাজী শওকানীর আকিদা ওয়াহদাতুল উজুদের আকিদে ভরপুর ছিল, তিনি ইবনে আরবিকে মুসলমান মনে করতেন, ইবনে আরবিকে ওলি আল্লাহ বুজুর্গ মনে করতেন, সুতরাং ইবনে আরবি যেমন কাফের ছিল কাজী শওকানী এরকম ইবনে ফিরাউন এবং হামানের চেয়েও বড় কাফের ছিল। নাউযুবিল্লাহ। নিজের ক্ষেত্রে, নিজের ঘরের ক্ষেত্রে আপনি এক মত অবলম্বন করবেন, এক রীতি অবলম্বন করবেন আর অন্যকে গালিগালাজ করতে থাকবেন, মিথ্যাচার করতে থাকবেন, এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো কখনো ইনসাফ হতে পারে না। তো কাজী শওকানী যিনি আহলে হাদিস সালাফি সবার অনুসরণীয় ব্যক্তিত্ব, তিনি চল্লিশ বছর পরে ইবনে আরবিকে ওলিয়াল্লাহ বুজুর্গ মনে করতেছেন এবং তাকে তাকফির করছেন না, তাকে কাফের বলছেন না। অথচ এই ইবনে আরবির এই ওয়াহদাতুল উজুদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে মাদানী সাহেব আমাদেরকে হিন্দুদের সমপর্যায়ে নিয়ে যাচ্ছেন এবং বলছেন যে আমরা গাছ পূজার কথা বলি, নাউযুবিল্লাহ লিঙ্গ পূজার কথা বলি। তো তিনি কাজী শওকানী সম্পর্কে তিনি কেন বলছেন না যে ইবনে আরবির এই আকিদার কারণে কাজী শওকানীও লিঙ্গ পূজার কথা বলেন, গাছ পূজার কথা বলেন, শুয়োর খিঞ্জির পূজা করার কথা বলেন, শুয়োর কুকুরকে সিজদা করার কথা বলেছেন, স্রষ্টা ও সৃষ্টি এক, এই কথা এ সম্পর্কে কাজী শওকানীকে নিয়ে কেন তিনি লেকচার দিচ্ছেন না, তিনি শুধু কেন উলামায়ে দেওবন্দকে নিয়ে তিনি কেন লেকচার দেন? দ্বিতীয় বিখ্যাত একজন আলেম হলেন, উপমহাদেশের আহলে হাদিসদের বিখ্যাত আলেম নব সিদ্দিক হাসান খান ভূপালী। নব সিদ্দিক হাসান খান ভূপালীর পরিচয় দেওয়ার জন্য খুব বেশি আলোচনার প্রয়োজন নেই। সালাফিদের বিখ্যাত শেখ নাসিরুদ্দিন আলবানি, তিনি তার জীবনের দীর্ঘ সময় নব সিদ্দিক হাসান খান ভূপালীর আর রওজাতুন নাদিয়া কিতাবটি ক্লাসে পড়িয়েছেন। আর রওজাতুন নাদিয়া সিদ্দিক হাসান খান ভূপালীর একটি বিখ্যাত কিতাব, এটি শেখ নাসিরুদ্দিন আলবানি দর্শে পড়িয়েছেন, ক্লাসে পড়িয়েছেন এবং অন্যদেরকে এটি পড়তে নির্দেশ দিয়েছেন। সুতরাং সিদ্দিক হাসান খান ভূপালী এমন ব্যক্তিত্ব ছিল যার কিতাব নাসিরুদ্দিন আলবানি নিজে পড়িয়েছেন। এবং সিদ্দিক হাসান খান ভূপালীর জীবনী এবং তার কর্ম সম্পর্কে মাসিক আত্তাহরিক পত্রিকা, যেটি বাংলাদেশের আহলে হাদিসদের পক্ষ থেকে প্রচারিত হয়, তাদের মুখপত্র একটি পত্রিকা, এই পত্রিকায় বিভিন্ন জায়গায়, অন্তত পক্ষে 5-6 জায়গায়, আরও বেশি জায়গায় নবাব সিদ্দিক হাসান খান ভূপালীর আলোচনা রয়েছে, তার পরিচয় দেওয়া হয়েছে। তাফসিরের ক্ষেত্রে তার অবদান, হাদিস শাস্ত্রে তার অবদান, বিশেষভাবে লেখক নুরুল ইসলাম এর লেখা মনীষী চরিত, এই আলোচনার মধ্যে বিভিন্ন জায়গায় নবাব সিদ্দিক হাসান খানের নাম রয়েছে এবং তার কর্ম, তার খেদমত। আহলে হাদিসদের উলামা ইকরামের মধ্যে নবাব সিদ্দিক হাসান খানের খেদমত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আরও আশ্চর্যের বিষয় হলো যে নবাব সিদ্দিক হাসান খানের উপরে আহলে হাদিস আলেমরা মাস্টার্স এবং ডক্টরেটের থিসিস করেছে, তার জীবনী আলোচনা করে সৌদি এবং অন্যান্য ভার্সিটি থেকে সৌদি আরবের। সুতরাং এত বড় ব্যক্তিত্ব ছিলেন আহলে হাদিসদের, পুরোধা শিরোমণি আলেম ছিলেন, যার উপর ডক্টরেট করা হয়, যার উপর থিসিস করা হচ্ছে মাস্টার্সের, এত বিখ্যাত আলেম নব সিদ্দিক হাসান খান আহলে হাদিসদের, যার জীবনী মাসিক আত্তাহরিকে নিয়মিত আলোচনা করা হয়, বিভিন্ন জায়গায় রয়েছে তার নাম নব সিদ্দিক হাসান খানের, সেই নব সিদ্দিক হাসান খানের একটি বিখ্যাত কিতাব আত্তাজুল মুকাল্লাল। আত্তাজুল মুকাল্লাল কিতাবে নব সিদ্দিক হাসান খান ইবনে আরবির জীবনী আলোচনা করেছেন এবং ইবনে আরবি সম্পর্কে বিভিন্ন উলামা ইকরামের বক্তব্য এনেছেন। এই আত্তাজুল মুকাল্লাল কিতাবের 165, 166, 167, 168 ইবনে আরবির জীবনী রয়েছে। মুহিউদ্দিন ইবনে আরবি সম্পর্কে অন্যান্য উলামা ইকরামের বক্তব্য উল্লেখ করতে গিয়ে নবাব সিদ্দিক হাসান খান লিখেছে, যে ইবনে আরবি এত কারামত ছিল, এত স্বপ্ন ছিল, সেগুলো যদি সংকলন করতে যায় তাহলে কয়েক জিল্দ, কয়েক খণ্ড, কয়েক ভলিউম হয়ে যাবে। ইবনে আরবি সম্পর্কে বলেছে যে সে হলো আল্লাপাকের একজন নিদর্শন, আল্লাপাকের একটি নিদর্শন, আয়াতুহু যাহিরা, হুজ্জা, শরীয়তের দলিল ইবনে আরবি। এই আত্তাজুল মুকাল্লাল কিতাবে রয়েছে। সর্বশেষ মুহিউদ্দিন ইবনে আরবি সম্পর্কে আত্তাজুল মুকাল্লালে নবাব সিদ্দিক হাসান খান লিখছেন, কুলতু, আমি নিজে বলছি, ওয়াল মাযহাবু রাজিহু ফীহি আলা মা যাহাবা ইলাইহিল উলামা আল মুহাক্কিকুন আল জামিউন বাইনা আল ইলমি ওয়াল আমাল ওয়াশ শারঈ ওয়াস সুলুক আস-সুকুতু ফী শানিহি। অর্থাৎ গবেষক মুহাক্কিক উলামা ইকরাম যারা রয়েছেন, গবেষক এবং ইসলামের যারা মুহাক্কিক রয়েছেন, যাদের জীবনে ইলমের পাশাপাশি আমলের সমন্বয় ছিল, যারা শরীয়ত অনুসরণের পাশাপাশি তাসাউফ চর্চা, সুলুকের লাইনে অগ্রসর হয়েছিলেন, যারা তাসাউফের পথে যারা অগ্রসর ছিলেন, এ ধরনের গবেষক উলামা ইকরামের যেই মত, সেটিই হলো মুহিউদ্দিন ইবনে আরবি সম্পর্কে মাযহাবে রাজেহ বা গ্রহণযোগ্য মত। সেই গ্রহণযোগ্য মত হলো আস-সুকুতু ফি শানি, মুহিউদ্দিন ইবনে আরবি সম্পর্কে চুপ থাকা, ওয়াসরফু কালামিহিল মুখালিফ লিযাহির শারঈ ইলা মাহামিল হাসানা। শরীয়ত বিরোধী মুহিউদ্দিন ইবনে আরবির যে সমস্ত বক্তব্য রয়েছে এগুলোর সুন্দর ব্যাখ্যা করা, ওয়াকাফিল লিসান আন তাকফিরি, মুহিউদ্দিন ইবনে আরবিকে কাফের বলা থেকে নিজের জবানকে বিরত রাখা, ও তাকফিরি গাইরিহি মিনাল মাশায়েখ, এবং মুহিউদ্দিন ইবনে আরবির মতো অন্যান্য যে সমস্ত বুজুর্গ মাশায়েখ রয়েছেন তাদেরকেও কাফের বলা থেকে বিরত রাখা, আল্লাযীনা সাবাতা তাকওয়াহুম ফিদ্দীন, মুহিউদ্দিন ইবনে আরবি এবং অন্যান্য যে সমস্ত মাশায়েখরা দিনের মধ্যে ইসলামে যারা মুত্তাকি হিসেবে প্রসিদ্ধ এবং প্রমাণিত ছিলেন, وظهر علمهم في الدنيا بين المسلمين ابن عربির মতো যে সমস্ত মাশায়েকদের ইলম দুনিয়াতে মুসলমানদের মাঝে প্রসিদ্ধি অর্জন করেছিল তাদের সম্পর্কে তাদেরকে তাকফির করা থেকে নিজের জবানকে বিরত রাখা এটি হলো গবেষক উলামায়ে ইকরামের মাযহাব এবং এটি গ্রহণযোগ্য মাযহাব নবাব সিদ্দিক হাসান খানের মতে তিনি আরো বলছেন ওয়াকানু ফি যিরওয়াতিন উলিয়া মিনাল আমালিস সালিহ ইবনে আরবি আমল সালেহ বা নেক আমলের ক্ষেত্রে জিরওয়াতুন উলিয়া সুউচ্চ সর্বোচ্চ শিখরে ছিলেন সর্বোচ্চ স্তরে ছিলেন এই ইবনে আরবি সম্পর্কে নবাব সিদ্দিক হাসান খান ভোপালির মন্তব্য ومن ثم تني আরো লিখছেন رايت شيخنا العلامه الشوكاني في الفتح الرباني ما لا الى ذلك আমি নবাব সিদ্দিক হাসান খান বলছেন যে আমি আমার উস্তাদ কাজী শাওকানি তার কিতাব আল ফাতহুর রব্বানিতে দেখেছি তিনি এই মত গ্রহণ করেছেন এবং বলেছেন যে লিকালামিহি মাহামিলা ইবনে আরবির বক্তব্যের বিভিন্ন ধরনের ব্যাখ্যা করা সম্ভব ورجع عما كتبه في اول عمره بعد 40 سنه কাজী শাওকানি প্রথম জীবনে ইবনে আরবি সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন খারাপ মন্তব্য 40 বছর পরে তিনি তার অবস্থান পরিবর্তন করেন এবং ইবনে আরবিকে ভালো মনে করতেন ওলি আল্লাহ বুজুর্গ মনে করতেন কাজী শাওকানি এবং তার যে সমস্ত বক্তব্য শরিয়াত বিরোধী ছিল সেগুলো ব্যাখ্যা করার পক্ষে তিনি ছিলেন তো নবাব সিদ্দিক হাসান খান বলছেন যে আমি আমার উস্তাদ শেখ কাজী শাওকানির কিতাব আল ফাতহুর রব্বানিতে এই মত পেয়েছি এবং কাজী শাওকানির মতও এটি ছিল নবাব সিদ্দিক হাসান খান আরেকটু পরে গিয়ে লিখছেন ও আকুলু ফি হাযাল কিতাব আত তাজুল মুকাল্লালে আমি বলছি ইন্না সওয়াবা নিশ্চয় সঠিক মত হলো মা যাহাবা ইলাইহি শেখ আহমদ আস-সিরহিন্দি মুজাদ্দিদুল আলফি সানি সঠিক মত ইবনে আরবি সম্পর্কে সেটি যেই মত গ্রহণ করেছেন শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আলফি সানি ও শেখুল আজল মুসনিদুল ওয়াক্ত আহমদ ওলিউল্লাহ আল মুহাদ্দিস আদ-দেহলভি এবং বিখ্যাত শেখ উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভি ওয়াল ইমামুল মুজতাহিদুল কবীর মুহাম্মদ আশ-শাওকানি এবং বিখ্যাত ইমাম মুজতাহিদ কাজী শাওকানি যেই মত গ্রহণ করেছেন মুহিউদ্দিন ইবনে আরবি সম্পর্কে নবাব সিদ্দিক হাসান খান বলেছেন যে ইন্না সওয়াব এটি সঠিক মত সেই মতটা হলো মিন কুবুলি কালামিহিল মুওয়াফিক লি যাহিরিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া তাউইলি কালামিহিল লাযী ইউখালিফু যাহিরাহুমা যে ইবনে আরবি যে সমস্ত বক্তব্য শরিয়াতের অনুযায়ী রয়েছে শরিয়াতের অনুগামী রয়েছে সেগুলোকে গ্রহণ করা এবং যেগুলো শরিয়াত কুরআন ও সুন্নাহের বিরোধী সেগুলোর ব্যাখ্যা করা তাউইলাহু বিমা ইউস্তাহসানু মিনাল মাহামিলিল হাসানা ব্যাখ্যাগুলো সুন্দর সুন্দর ব্যাখ্যা করতে হবে ইবনে আরবির শরিয়াত বিরোধী বক্তব্যের ও আদামি তাফাউহি ফিহি বিমা লা ইয়ালিকু বি আহলিল ইলমি ওয়াল হুদা আলেমদের জন্য যে সমস্ত বক্তব্য আলেমদের সম্পর্কে বলা ও আদামি তাফাউহি বিমা লা ইয়ালিকু বি আহলিল ইলমি ওয়াল হুদা ইবনে আরবি সম্পর্কে এমন মন্তব্য করা যাবে না এমন উক্তি করা যাবে না যেগুলো কোনো আলেমদের শান হতে পারে না ওয়াল্লাহু আ'লামু বিসারাইরিল খালকি ওয়া যামাইরিহিম ওয়া ইন্নামাশ শানু ফিল ইলমিল মুআসসাস আলাল হাদিস ওয়াল কুরআন ওয়াত তাকওয়া ফিল আমালি আল্লাযী আলাইহি মাদারু সিহহাতিল ইসলাম ওয়াল ঈমান ওয়াল ইহসান ওয়াহাদাল আমরান ওয়াহাদানিল আমরান ক্বাদ কানা ফীহি আলা ওয়াজহিল আতাম লা ইখতালিফু ফীহি ইসনান ইবনে আরবি সম্পর্কে দুই লাইন পরে নবাব সিদ্দিক হাসান খান আরো স্পষ্ট লিখছেন ওয়া কানা মিন আতবাই সুন্নাহ ওয়া তারকি তাকলিদ খুব ভালোভাবে খেয়াল করেন যে মুহিউদ্দিন ইবনে আরবি ছিলেন মিন আতবাই সুন্নাহ অর্থাৎ হাদিসের অনুসারী সুন্নতের অনুসারী ওয়া তারকি তাকলিদ এবং তিনি তাকলিদ করতেন না অর্থাৎ গাইরে মুকাল্লিদ লা মাযহাবি ছিলেন নবাব সিদ্দিক হাসান খান স্পষ্ট বললেন যে মুহিউদ্দিন ইবনে আরবি ছিলেন গাইরে মুকাল্লিদ আরও স্পষ্টভাবে ওহিদুজ্জামান হায়দারাবাদী সম্পর্কে যখন আমরা আলোচনা করব তিনি লিখেছেন তার কিতাবে যে কানা মিন আহলিল হাদিসি উসুলান ওয়া ফুরুআন শাখাগত মাসলা মাসাইল এবং আকিদা উভয় ক্ষেত্রে মুহিউদ্দিন ইবনে আরাবি ছিল আহলে হাদিস। একই কথা বলছেন নব সিদ্দিক হাসান খান ভূপালি তার আত্তাজুল মুকাল্লালের 169 পৃষ্ঠায়, যে ওয়াকানা মিন আতবাই সুন্নাহ ওয়া তারকিত তাকলিদ ওয়া ইসারিল ইজতিহাদ, যে মুহিউদ্দিন ইবনে আরাবি ছিলেন হাদিসের অনুসারী, সুন্নতের অনুসারী এবং মুকাল্লিদ ছিলেন না। সুতরাং মুহিউদ্দিন ইবনে আরাবিকে আহলে হাদিস আলেমরা, আহলে হাদিসের বিখ্যাত আলেমরা মুহিউদ্দিন ইবনে আরাবিকে বলছেন যে সে আহলে হাদিস ছিল। অথচ দেওবন্দি উলামা ইকরামের অপবাদ দেয়া হচ্ছে যে মুহিউদ্দিন ইবনে আরাবির ওয়াহদাতুল উজুদের আকিদার কারণে দেওবন্দিরা কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, দেওবন্দিদের আকিদা হিন্দুদের আকিদার মতো, দেওবন্দিরা লিঙ্গ পূজার কথা বলছে, নদী নালা পূজার কথা বলছে, সুয়ার খিঞ্জিরা সিজদা করার কথা বলছে। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। আরও স্পষ্ট খেয়াল করেন, নব সিদ্দিক হাসান খান এই আত্তাজুল মুকাল্লালে দোয়া করছেন যে ফাজাযাহুল্লাহু আন্না ওয়া আন সাইরিল মুসলিমিনা জাযাআন হাসানান, আল্লাহ তাআলা মুহিউদ্দিন ইবনে আরাবিকে আমাদের পক্ষ থেকে এবং সমস্ত মুসলমানদের পক্ষ থেকে নেক বদলা, নেক জাযা দান করেন, উত্তম জাযা দান করেন। ওয়া আফাদা আলাইনা মিন আনওয়ারিহ, এবং মুহিউদ্দিন ইবনে আরাবির যে সমস্ত নুরানি, যে সমস্ত ফয়েজ রয়েছে সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকেও দান করেন। ওয়া আফাদা আলাইনা মিন আনওয়ারি, মুহিউদ্দিন ইবনে আরাবির বুজুর্গি, নুরানিয়াত, তার নূর, তার ফয়েজ, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, এই দোয়া করছেন নব সিদ্দিক হাসান খান। নব সিদ্দিক হাসান খানের মতো এত বড় আলেম মুহিউদ্দিন ইবনে আরাবিকে বলছেন যে আল্লাহ তাআলা যেন তার ফয়েজ ও বরকত আমাদেরকে দান করেন, এবং বলছেন ওয়া কাসানা মিন হুলালি আসরারি, এবং মুহিউদ্দিন ইবনে আরাবি তাসাউফের যে গূঢ় রহস্য, গূঢ় তত্ত্ব যেগুলি অর্জন করেছিলেন, সে সমস্ত গূঢ় তত্ত্ব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও দান করেন। অর্থাৎ মুহিউদ্দিন ইবনে আরাবি যে সুফি সাধক ছিলেন, তাসাউফের যে সমস্ত জিনিস তিনি অর্জন করেছিলেন, আল্লাহ তাআলা যেন সেগুলো আমাদেরকেও দান করেন, তার ফয়েজ ও বরকত যেন আমাদেরকে দান করেন, এই দোয়া করছেন নব সিদ্দিক হাসান খান তার আত্তাজুল মুকাল্লালের 169 পৃষ্ঠায়। আরও লিখেছেন ওয়াসাকানা মিন হুমাইয়া শারাবি, মুহিউদ্দিন ইবনে আরাবি আল্লাহর মহব্বতের যে মদিরা, আল্লাহর মহব্বতের যে শরাব পান করেছিলেন, সেই শরাবও যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ও হাসারনা ফি জুমরাতি আহবাবি, তিনি আরও দোয়া করছেন যে মুহিউদ্দিন ইবনে আরাবি এবং তার অনুসারী যারা মুহিউদ্দিন ইবনে আরাবিকে মহব্বত করে তাদের দলে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হাসন নাসর দান করেন। নব সিদ্দিক হাসান খান আহলে হাদিসদের এত বড় আলেম, আহলে হাদিসদের পুরোধা, 200-300 কিতাবের লেখক, তিনি বলছেন যে ওয়া হাসারনা ফি জুমরাতি আহবাবি, মুহিউদ্দিন ইবনে আরাবিকে যারা মহব্বত করেন তাদের দলে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হাসন নাসর দান করেন। আল্লাহ তাআলা কাছে দোয়া করছেন যে মুহিউদ্দিন ইবনে আরাবির দলে তিনি হাসরে উপস্থিত হতে চাচ্ছেন, কামনা করছেন। সুবহানাল্লাহ। তো যেই বড় কাফের, ফিরাউনা হামান থেকে বড় কাফের, যাকে মাদানী বলছেন যে ফিরাউনা হামান থেকে বড় কাফের ছিল, গাছ পূজার কথা বলেছে, নদীনালা পূজার কথা বলেছে, নব সিদ্দিক হাসান খান তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে হে আল্লাহ আমাদেরকে তার ফয়েজ ও বরকত দান করেন, তার সাথে হাসর নাসর দান করেন। সুবহানাল্লাহ, কি ধরনের কথা! তো আহলে হাদিস আলেমদের, বিখ্যাত শিরোমণি আলেমদের এই যদি দিলের তামান্না হয়, তো মাদানী সাহেব দেওবন্দি উলামা ইকরামের সমালোচনার পূর্বে কেন নব সিদ্দিক হাসান খানকে বলেন না যে তুমি ফিরাউনা হামানের সাথে কিয়ামতে উঠতে চাইতা, অথচ ফিরাউনা হামানের চেয়েও বড় কাফেরের সাথে কিয়ামতে উঠতে চাচ্ছ? নাউযুবিল্লাহ। নব সিদ্দিক হাসান খান সম্পর্কে বলতো মাদানী ব্যঙ্গ করে যে আপনি ফিরাউনা হামান এর চেয়ে বড় কাফের, তার ফয়েজ ও বরকত হাসিল করতে চাচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, এবং তার সাথে তার মুহিব্বিন যারা রয়েছে, যারা তাকে ভালোবাসে, তাদের দলে কিয়ামতের হাসর নাসর চাচ্ছেন। তো আপনি তো তাহলে ফিরাউনের চেয়ে বড় কাফের যে ইবনে আরাবি, তার সাথে হাসর নাসরের কামনা করছেন, অর্থাৎ জাহান্নামে যেতে চাচ্ছেন। তো উলামে দেওবন্দের সম্পর্কে বিশদগারের পূর্বে মাদানী সাহেবের উচিত ছিল যে একবার হলেও, অন্তত একবার হলেও নব সিদ্দিক হাসান খান কাজী শাওকানি সম্পর্কে মুখ খোলা এবং একটি ভিডিও রেকর্ড করিয়ে দেওয়া। ইউটিউবে দেওবন্দি উলামা ইকরামের লেকচার আপলোড করার পূর্বে উচিত ছিল যে তিনি নিজের ঘরের লোক, নিজেদের আলেম, নিজেদের অনুসরণীয় ব্যক্তিত্বদের সম্পর্কে বলবেন যে এরা মুহিউদ্দিন ইবনে আরবি, যে নাকি ফিরাউন হামান থেকে বড় কাফের ছিল, সেই বড় কাফেরের ফয়েজ ও বরকত হাসিল করতে চায় আমাদের আহলে হাদিস আলেম নবাব সিদ্দিক হাসান খান। আরও লক্ষ্য করেন যে নবাব সিদ্দিক হাসান খান মুহিউদ্দিন ইবনে আরবির এই ফয়েজ বরকত, মুহিউদ্দিন ইবনে আরবির তাসাউফের গুড় তত্ত্ব আসরার, এগুলো আল্লাহর কাছে চাচ্ছে, দোয়া করতেছে। এই দোয়ার ক্ষেত্রে শেষে গিয়ে বলছে বিজাহি সাইয়িদি আসফাইহি, অর্থাৎ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় হে আল্লাহ আপনি আমার এই দোয়াগুলো কবুল করেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে দোয়া করা আমাদের তথাকথিত মাদানী এবং অন্যান্য শেখদের নিকট শিরিক। নব সিদ্দিক হাসান খান ভোপালি, তিনি মুহিউদ্দিন ইবনে আরবির ফয়েজ ও বরকত হাসিল করতে চাচ্ছেন, মুহিউদ্দিন ইবনে আরবির সাথে হাসন নাসর কামনা করছেন, আর সর্বশেষ যেই ওসিলাকে, যেই ওসিলাকে আহলে হাদিস আলেমরা, সালাফি শেখরা শিরিক বলে, সেই ওসিলা করে দোয়া করছেন যেন আল্লাহ তাআলা সিদ্দিক হাসান খানের এই দোয়া কবুল করে নেন, সুবহানাল্লাহ। একই সাথে ফয়েজ ও বরকত হাসিল করতে চাচ্ছেন মুহিউদ্দিন ইবনে আরবির, মুহিউদ্দিন ইবনে আরবির তাসাউফের গুড় তত্ত্ব হাসিল করতে চাচ্ছেন, মুহিউদ্দিন ইবনে আরবির সাথে হাসন নাসর কামনা করছেন, এই সমস্ত দোয়া কবুলের জন্য আবার আহলে হাদিসদের নিকট যেটি শিরিক, ওসিলা শিরিক, সেই ওসিলা করেও দোয়া করছেন নবাব সিদ্দিক হাসান খান। উলামায়ে দেওবন্দ ওসিলা করলে সেটা শিরিক হয়ে যায়, উলামায়ে দেওবন্দদেরকে কুফরি শিরকি বেদাতি ইত্যাদি বলে ভিডিও লেকচার দেওয়া যায়, কিন্তু নিজেদের আলেম সম্পর্কে জবান খোলে না। আমরা তো আল্লাহর সেই কালাম স্মরণ হয়ে যায় আমাদের, জিল্লিমা তাকুলুন মালা তাফআলুন, তোমরা তো সে সমস্ত কথা বলো যেগুলো নিজেরা করো না, নিজেদের ক্ষেত্রে যেগুলো প্রয়োগ করো না। তো বেদাতি কুফরি শিরকি আকিদা যদি উলামায়ে দেওবন্দের মধ্যে থাকে ওয়াহদাতুল উজুদের কারণে, ওসিলা যদি শিরিক হয় উলামায়ে দেওবন্দের ওসিলা যদি শিরিক হয়, তো আপনাদের ওসিলা এত পুত পবিত্র কীভাবে হলো, আপনাদের ওসিলা এত এত গ্রহণযোগ্য কীভাবে হয় যে নবাব সিদ্দিক হাসান খান সম্পর্কে আপনারা বক্তব্য দেন না, বরং নবাব সিদ্দিক হাসান খানের জীবনী, জীবনচরিত্র নিয়ে আপনারা ডক্টরেট করেন, থিসিস করেন মাস্টার্সের, আপনারা নবাব সিদ্দিক হাসান খানকে বিখ্যাত বুজুর্গ মুহাদ্দিস, বিখ্যাত আলেম হিসেবে মাসিক আত্মাহারিক পত্রিকায়, বিখ্যাত মনীষী হিসেবে তার জীবনী আলোচনা করেন। মাসিক আত্মাহারিক পত্রিকায় এমন এক ব্যক্তির জীবনী আলোচনা করা হচ্ছে যে ফিরাউন হামান থেকে বড় কাফেরকে বড় বুজুর্গ মনে করত, বড় অলিয়াল্লাহ মনে করত, তাসাউফের ক্ষেত্রে তার ফুজ ও বরকাত হাসিল করতে চাচ্ছে। আমরা আহলে হাদিসদের আরেকজন বিখ্যাত আলেমের নাম উল্লেখ করছি, যিনি হলেন ওহিদুজ্জামান হায়দারাবাদী। ওহিদুজ্জামান হায়দারাবাদী আহলে হাদিস আলেমদের অন্যতম একজন আলেম এবং বহু গ্রন্থ প্রণেতা। ওহিদুজ্জামান হায়দারাবাদীর জীবনী আলোচনা করা হয়েছে মাসিক আত্মাহরিক পত্রিকায়। মাসিক আত্মাহরিক পত্রিকার শিরোনাম ওহিদুজ্জামান খান হায়দারাবাদীর যে জীবনী আলোচনা করা হয়েছে সেই আলোচনার শিরোনাম হলো মাওলানা ওহিদুজ্জামান লখনবী তাকলিদের বন্ধন ছিন্নকারী খ্যাতিমান মুহাদ্দিস। অর্থাৎ শুরুতেই শিরোনামেই তাকে বলে দেওয়া হচ্ছে যে ওহিদুজ্জামান হায়দারাবাদী বা ওহিদুজ্জামান লখনবী, তিনি আহলে হাদিসদের নিকট একজন খ্যাতিমান মুহাদ্দিস। এই আর্টিকেল বা এই প্রবন্ধটি লিখেছেন নুরুল ইসলাম। তিনি বলেছেন যে শাইখুল কুল ফিল কুল মিয়া নজির হুসাইন দেহলবীর প্রায় ১৬ লক্ষ ছাত্রের মাঝে, যারা নিজেদের এলমি আভা বিকিরণে সদা তৎপর ছিলেন এবং গ্রন্থ রচনা ও হাদিস শাস্ত্রের প্রচার প্রসারে নিশিদিন অবিশ্রান্ত পরিশ্রম করেছেন, মাওলানা ওহিদুজ্জামান ছিলেন তাদের অন্যতম। অর্থাৎ শাইখুল কুল ফিল কুল মিয়া নজির হুসাইন দেহলবীর ছাত্র ছিলেন এই ওহিদুজ্জামান হায়দারাবাদী। এবং তিনি লিখেছেন, যারা নিজেদের এলমি আভা বিকিরণে সদা তৎপর ছিলেন এবং গ্রন্থ রচনা হাদিস শাস্ত্রের প্রচার প্রসারে নিশিদিন অবিশ্রান্ত পরিশ্রম করেছেন, মাওলানা ওহিদুজ্জামান হায়দারাবাদী। তার সম্পর্কে লিখেছেন ইমাম মোহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয় রিয়াদ সৌদি আরব। ইমাম মোহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুর রহমান ফিরিওয়াই বলেন মিন মাশাহিরিল হিন্দি ওয়া কিবারি তালামিদাতি সাইয়্যিদ নাজির হুসাইন কাযা হায়াতাহু ফি নাশরি সুন্নাতিন নববিয়্যা ওয়া লাহু মিন্নাতুন আযীমা আলা আহলিল হিন্দি حيث قام بترجمة وشرح كتاب السنة إلى الأردية جه سعودي عربير إمام محمد بن سعود বিশ্ববিদ্যালয় যেটি রিয়াদে উপস্থিত এই ইমাম মোহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুর রহমান ফিরিওয়াই তিনি ওহিদুজ্জামান হায়দরাবাদের পরিচয় করিয়ে দিচ্ছেন এভাবে যে তিনি ভারতের প্রখ্যাত আলেম এবং সৈয়দ নজির হুসাইনের বড় মাপের ছাত্রদের অন্তর্ভুক্ত ছিলেন। হাদিসের প্রসারে তিনি তার জীবন ব্যয় করেছেন, ভারতবাসীর উপর তার বড় অবদান রয়েছে। তিনি উর্দুতে হাদিসের গ্রন্থাবলী অনুবাদ ও ব্যাখ্যা করেন। এটি হলো আত্তাহারিক পত্রিকার জনাব নুরুল ইসলামের লিখিত আর্টিকেলের ভূমিকার অংশ। অর্থাৎ ওহিদুজ্জামান হায়দরাবাদি বা ওহিদুজ্জামান লখলভি সে শুধু আহলে হাদিসদের কাছেই বড় আলেম ছিল না, বরং মোহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি ডক্টর আব্দুর রহমান ফিরিওয়াই তিনি স্পষ্ট করে লিখছেন যে ওহিদুজ্জামান হায়দরাবাদী হিন্দুস্তানের বড় আলেম ছিলেন, হিন্দুস্তানবাসীর উপর তার অনেক অবদান রয়েছে, তিনি হাদিসের কিতাবগুলোতে উর্দুতে অনুবাদ করেছেন। সিহাসিত্তার অনুবাদক হিসেবে আহলে হাদিসদের মধ্যে সিহাসিত্তার যে উর্দু অনুবাদ রয়েছে এটি করেছেন এই ওহিদুজ্জামান হায়দরাবাদী বিখ্যাত আহলে হাদিস আলেম। সুতরাং ওহিদুজ্জামান হায়দরাবাদীর যে পরিমাণ বিখ্যাত হয়েছেন আহলে হাদিসদের মধ্যে এ ধরনের বিখ্যাত আলেমের সংখ্যা খুবই কম। এই ওহিদুজ্জামান হায়দরাবাদী সম্পর্কে এই আর্টিকেলে নুরুল ইসলাম সর্বশেষ উপসংহারে লিখছেন, বিস্তারিত জীবনী তিনি লিখেছেন, যাদের প্রয়োজন তারা মাসিক আত্তাহরিক পত্রিকার অনলাইন ভার্সন বা অফলাইন ভার্সন থেকে আপনারা দেখে নিতে পারেন। সর্বশেষ তিনি ওহিদুজ্জামান হায়দরাবাদী সম্পর্কে উপসংহারে লিখেছেন, পরিশেষে বলা যায় মাওলানা ওহিদুজ্জামান ভারতীয় উপমহাদেশের একজন খ্যাতিমান মুহাদ্দিস ছিলেন, সরকারি চাকরির ব্যস্ততার মাঝেও তার লেখনীর ঝর্ণাধারা অব্যাহত ছিল। কোরআন মাজিদের উর্দু অনুবাদ, তাফসির, হাদিস, ফিক, আকায়েদ প্রভৃতি বিষয়ে তার রচনার সংখ্যা 100 ছুঁই ছুঁই। কুতুবে সিত্তার উর্দু অনুবাদ করে তিনি ভারতীয় উপমহাদেশে হাদিস চর্চার ইতিহাসে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। উদার মন নিয়ে কোরআন হাদিসের গবেষণা করলে তাকলিদি ঝঞ্ঝা পীড়িত ব্যক্তিত্বও যে সঠিক পথের দিশা পেতে পারে, মাওলানা ওহিদুজ্জামান তার অত্যুজ্জ্বল দৃষ্টান্ত। তো আহলে হাদিস আলেমদের নিকট, সালাফি আলেমদের নিকট এবং মোহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুর রহমানের নিকট ওহিদুজ্জামান হায়দরাবাদী ছিলেন একজন বিখ্যাত ভারত উপমহাদেশের আলেম। এই ওহিদুজ্জামান হায়দরাবাদীর একটি কিতাব রয়েছে হাদিয়াতুল মাহদি। হাদিয়াতুল ওহিদুজ্জামান হায়দরাবাদীর কিতাবের তালিকায় শুরুর দিকেই যে সমস্ত কিতাব রয়েছে তার মধ্যে একটি অন্যতম গ্রন্থ হলো হাদিয়াতুল মাহদি। হাদিয়াতুল মাহদি কিতাবে ওহিদুজ্জামান হায়দরাবাদী ওয়াহদাতুল উজুদের আকিদা শুধু প্রচারই করেননি, বরং যারা ওয়াহদাতুল উজুদের আকিদার বিরোধিতা করেছে তাদের বিভিন্ন ধরনের সংশয়, অভিযোগ ইত্যাদি খণ্ডন করেছেন এবং ওয়াহদাতুল উজুদের আকিদা তিনি পোষণ করেছেন এবং এর সপক্ষে দলিল উল্লেখ করেছেন, যারা বিরোধিতা করেছেন তাদের জবাবও দিয়েছেন। ওহিদুজ্জামান হায়দরাবাদী হাদিয়াতুল মাহদি কিতাবের 50 এবং 51 পৃষ্ঠায় স্পষ্ট লিখেছেন যে শেখুনা ইবনু তাইমিয়া قد شدد الإنكار على ابن عربي وتبعه الحافظ والتفتزاني মুহিউদ্দিন ইবনে আরবি, যাকে মতিউর রহমান মাদানী বলছেন, যে কানা আকফার মিন ফিরাউন ওয়া হামান, যে সে ফিরাউন ও হামান থেকে বড় কাফের ছিল, তার সম্পর্কে এই ওহিদুজ্জামান হায়দরাবাদী বলছেন যে আমাদের শেখ ইবনে তাইমিয়া তিনি ইবনে আরবির উপর অনেক কঠোরতা করে ফেলেছেন। ওয়াতাবিআহুল হাফেজ, হাফেজ ইবনে হাজার আসকালানিও এই কঠোরতা করেছেন এবং তার অনুসরণ করেছেন তাফতাজানি। ওহিদুজ্জামান তিনি নিজের পক্ষ থেকে লিখেছেন ওয়াইন্দি আন্নাহুম লাম ইয়াফহামু মুরাদ আশ-শাইখ, আমার নিকট এই ইবনে তাইমিয়া, ইবনে হাজার আসকালানি বা তাফতাজানি, তারা ইবনে আরবি তার বক্তব্যে, ইবনে আরবির বক্তব্য সঠিকভাবে বোঝেন নাই। তিনি বলছেন ওয়াইন্দি আন্নাহুম লাম ইয়াফহামু মুরাদ আশ-শাইখ, যে এরা ইবনে আরবির বক্তব্য সঠিকভাবে বোঝে নাই এবং গভীরভাবে তার বক্তব্যের মধ্যে দৃষ্টিপাত করে নাই। ওয়ালাউ নাযারু ফিল ফুতুহাত, মুহিউদ্দিন ইবনে আরবির দুটি কিতাব রয়েছে বিখ্যাত কিতাব, একটা হলো ফুসুসুল হিকাম আর একটা হলো আল ফুতুহাতুল মক্কিয়া। ফুসুসুল হিকাম প্রথম প্রথম বয়সের লেখা, আল ফুতুহাতুল মক্কিয়া এটি পরবর্তীতে লেখা কিতাব। তো ওহিদুজ্জামান হায়দারাবাদী বলছেন, ওয়ালাউ নাযারু ফিল ফুতুহাত, যদি তারা ফুতুহাতে মক্কিয়া দেখতো, লাআলিমু, তাহলে তারা অবশ্যই জানতো, আন্না শেখ রাহিমাহুল্লাহ মিন আহলিল হাদিসি উসুলান ওয়া ফুরুআন। হাদিয়াতুল মাহদি 50 এবং 51 পৃষ্ঠায় রয়েছে যে আমার নিকট মুহিউদ্দিন ইবনে আরবি তিনি ছিলেন কানা মিন আহলিল হাদিস উসুলান ওয়া ফুরুআন, শাখাগত মাসলা মাসাইল এবং আকিদার ক্ষেত্রে, শাখাগত মাসলা মাসাইল এবং আকিদার ক্ষেত্রে মুহিউদ্দিন ইবনে আরবি ছিলেন আহলে হাদিস। আহলে হাদিসদের এত বড় একজন আলেম ওহিদুজ্জামান হায়দারাবাদি মুহিউদ্দিন ইবনে আরবিকে বলছেন যে ওয়ালাউ নাযারু ফিল ফুতুহাত লাআলিমু আন্না শেখ রাহিমাহুল্লাহ মিন আহলিল হাদিসি উসুলান ওয়া ফুরুআন, যে তারা যদি ইবনে আরবির আল ফুতুহাতুল মক্কিয়া কিতাব দেখত তাহলে তারা নিশ্চিতভাবে অবগত হতো যে মুহিউদ্দিন ইবনে আরবি ছিলেন একজন শাখাগত মাসলা মাসাইল ফিকহের ক্ষেত্রে এবং আকিদার ক্ষেত্রে আহলে হাদিস ছিলেন। এরপরে তিনি বলেছেন, আরো লিখেছেন যে ওয়াকালা সাইয়্যিদ মিন আসহাবিনা, সাইয়্যিদ বলতে সাইয়্যিদ নওয়াব সিদ্দিক হাসান খান সম্পর্কে বলছেন যে আমাদের আহলে হাদিসদের আলেম সাইয়্যিদ নওয়াব সিদ্দিক হাসান খান বলেছেন, ইতিকাদুনা ফি শাইখিল আজাল, অর্থাৎ শাইখুল আজাল মহা সম্মানিত শেখ, সম্মানিত শেখ শাইখুল আজাল বলা হচ্ছে ইবনে আরবিকে। তো ইবনে আরবিকে শাইখুল আজাল বলছেন নওয়াব সিদ্দিক হাসান খান, ওহিদুজ্জামান খান তিনি বলেছেন যে ইতিকাদুনা ফি শাইখিল আজাল মুহিউদ্দিন ইবনে আরবি ও শেখ আহমদ আসির হিন্দি আন্নাহুমা মিন সফওয়াত ইবাদিল্লাহ, আন্নাহুমা মিন সফওয়াত ইবাদিল্লাহ। সৈয়দ নওয়াব সিদ্দিক হাসান খান বলছেন যে মুহিউদ্দিন ইবনে আরবি এবং শেখ আহমদ সিরহিন্দি তারা উভয়ে ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত, নির্বাচিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বুজুর্গ ওলিয়াল্লাহ বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। সুবহানাল্লাহ, যাকে আহলে হাদিস মতিউর রহমান মাদানি সালাফিদের এবং আহলে হাদিসদের যিনি প্রচারক হিসেবে বক্তব্য দিচ্ছেন তিনি বলছেন কানা ফিরাউন কানা আকফারা মিন ফিরাউন, তাকে নওয়াব সিদ্দিক হাসান খান ওহিদুজ্জামান খান বলছে যে আন্নাহু মিন সফওয়াত ইবাদিল্লাহ, আল্লাহর নির্বাচিত এবং ওলিয়াল্লাহ বুজুর্গদের মধ্যে ছিলেন। ওয়ালা নালতাফিত ইলা মা কিলা ফীহিমা, এবং তাদের সম্পর্কে অর্থাৎ শেখ আহমদ সিরহিন্দি এবং মুহিউদ্দিন ইবনে আরবি সম্পর্কে যে সমস্ত উক্তি প্রচলিত রয়েছে, যে সমস্ত বক্তব্য বলা হয়েছে, তাদের সমালোচনায় যা বলা হয়, এগুলো আমরা কোনো ভ্রুক্ষেপ করি না এগুলোর প্রতি। সুতরাং ওহিদুজ্জামান হায়দারাবাদীর মতো এত বিখ্যাত আহলে হাদিস আলেমের বক্তব্য অনুযায়ী মুহিউদ্দিন ইবনে আরবি ছিলেন শাইখুল আজাল, তিনি ছিলেন উসুলান ওয়া ফুরুআন আহলে হাদিস, তিনি ছিলেন মিন সফওয়াত ইবাদিল্লাহ, আল্লাহর মনোনীত পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত। আর তাকেই আমাদের মাদানী সাহেব বলছেন, শেখ মতিউর রহমান মাদানী তিনি বলছেন যে কানা আকফারা মিন ফিরাউন ওয়া হামান, যে সে ফিরাউন ওয়া হামান থেকে বড় কাফের ছিল, সে গাছ পূজার দাওয়াত দিত মানুষকে, সে মানুষকে নদী নালার উপাসনা করার দাওয়াত দিত, সে মানুষকে সুয়ার খিনজিরের উপাসনা করার দাওয়াত দিত, নাউযুবিল্লাহ। তাহলে তো বোঝা যাচ্ছে যে আহলে হাদিসদের এই বিখ্যাত আলেমরাও মুহিউদ্দিন ইবনে আরবির মতো ওয়াহদাতুল উজুদের আকিদায় বিশ্বাসী হয়ে আহলে হাদিস আলেমরাও মানুষকে গাছ পূজার দাওয়াত দিচ্ছে, সুয়ার খিনজির ইত্যাদি সিজদা করার দাওয়াত দিচ্ছে। মতিউর রহমান মাদানী সাহেব দেওবন্দি উলামা ইকরামের সমালোচনার পূর্বে তার উচিত ছিল যে তিনি বলেন, এ কথা উল্লেখ করেন, একটা ভিডিও লেকচার এর উপরে দেন যে কাজী শাওকানি তিনি মানুষকে গাছ পূজার দাওয়াত দিয়েছেন, কুকুর সুয়র ইত্যাদিকে সিজদা করার কথা বলেছেন, নওয়াব সিদ্দিক হাসান খান এই দাওয়াত দিয়েছেন, ওহিদুজ্জামান হায়দারাবাদী এই দাওয়াত দিয়েছেন, আর এটি হলো আহলে হাদিসদের আকিদা, ওয়াহদাতুল উজুদের আকিদা। অথচ আফসোসের বিষয়, তিনি শুধু দেওবন্দি উলামা ইকরামের নামে মিথ্যাচার করেছেন, নিজেদের আলেমদের সম্পর্কে একটি টুশব্দও করেননি। আমরা এ ধরনের ধোঁকাবাজি মিথ্যাচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাই।